মগো মা তোর দুধে দেনা, কখনো মেটানো যাবে না। মগো মা তোর দুধে দেনা, কখনো মেটানো যাবে না। ওই দুধের দাম, এক ফোঁটা ওই দুধের দাম, কেউ কভু দিতে পারে না। ও মাগো মা তোরে দুধের দেনা, কখনো মেটানো যাবে না। দশ মাস দশ দিন গর্ভে ধরে রেখেছিলে মা যত্ন করে, দশ মাস দশ দিন গর্ভে ধরে রেখেছিলে মা যত্ন করে। যখন এলাম আমি দুনিয়াতে, মাথা রাখলাম তোমার কোলেতে। ও আমার মা গো মা, আল্লাহর পরে যে বাপার মা, বাপ মাকে ব্যথা দিও না। ও মাগো মা তোরে দুধের দেনা, কখনো মেটানো যাবে না। রাত জেগে সেবা করে মা, ছেলেকে কষ্ট সে দেবে না। রাত জেগে সেবা করে মা, ছেলেকে কষ্ট সে দেবে না। সেই ছেলে বলো হইলে মায়ের কথা একবার ভাবে না। হায়রে জামানা, মায়ের সেবা তো দূরের কথা, মাকে খাওয়া পরা দেয় না। গো মাগো মা তোরে দুধের দেনা, কখনো মেটানো যাবে না। ও মা তোমার চাঁদের কণা, আজ কেন যে পড়বে গানা। ও মা তোমার চাঁদের কণা, আজ কেন সে পড়বে গানা। তুমি কোথায় চলে গেলে, আর একবার ফিরে এসো না। সে তো আর আসবে না, মাফ চেন দুধের দেনা। তোমার জান্নাতের ঠিকানা, গো মাগো মা তোরে দুধের দেনা, কখনো মেটানো যাবে না। ছেলেকে যদি দেখতে না পায় মাঠে ঘাটে, মাকে দেবে মায়া ভোলে না গো মা, গো মা তোরে দুধের দেনা কখনো মেটানো যাবে না। শোন বলে ওরে ও সোনা, নিয়ে দুনিয়ার যত খাজানা। শোন বলে ওরে ও সোনা, নিয়ে দুনিয়ার যত খাজানা। মায়ের পায়ের তলায় রেখে দে তবু হয় না মায়ের তুলনা। ওরে মঈদুল ইসলাম তোর গায়ের চামড়া খুলে বাপের জুতো বানিয়ে দেনা গো মা, গো মা তোরে দুধের দেনা কখনো মেটানো যাবে না। এক ফোঁটা ওই দুধের দাম, এক ফোঁটা ওই দুধের দাম কেউ কবু দিতে পারে না, কেউ কবু দিতে পারে না। www.anibas.in